ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله أو يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يرجع أهله وماله ويبقى عمله متفق على صحته. رب العالمين ولكن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته এই সব লোকজন যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা ইসলামের অবস্থায় থাকো আর এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে। মৃত্যু যেন আসে তোমাদের তোমরা যখন মুসলমান থাকো এমন অবস্থায় যেন মৃত্যু আসে। আমরা জানি না আমাদের মত কোন অবস্থায় আসবে কিনা, কিন্তু আমাকে চেষ্টা করা দরকার যেন আমি ইসলামের অবস্থায় থাকি আর এই অবস্থায় আমার মত আসে। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি কোথায় মরব কেউ জানেন? আজকে আপনারা এখনো পর্যন্ত আল্লাহ আলম জানি না, হয়তো আমার আলোচনা বা দর্শ হিসেবে এই সাক্ষাৎ হয়তো একদম শেষ সাক্ষাৎ হতে পারে আপনাদের এই কোম্পানিতে, জানি হয়তো কেউ অন্যত্র যাবেন আমার সাথে সাক্ষাৎ হতে পারে, কিন্তু এই যে সাক্ষাৎ আমি যা শুনেছি হয়তো এটা লাস্ট হবে আল্লাহ আলম। তাই আপনারা চলে যাবেন, আমি এখানে আসি, আমি আর এখানে কতদিন থাকবো কি না আমরা কেউ জানি না। অবশ্যই আমাদের ফিরাক আছে, আমরা অবশ্যই একজন আরেকজনকে ছেড়ে দিতে হবে, দুনিয়াতেও ছাড়ব আর যখন আমাদের মৌত আসবে তখন তো আর বলতেই হয় না। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা যেখানেই থাকো আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেখানেই আমরা থাকি ভয় করার মতো ভয় করি। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুন, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, একা থাকো, নির্জনে থাকো। আপনাদের বর্তমানে যেমন একটা চাপ ছিল, আস্তে আস্তে করে চাপ দূর হবে ইনশাআল্লাহ। মনে মনে আপনারা অনেকটা মনে মনে অবশ্যই আল্লাহকে ডেকেছেন, ঠিক না? সাধারণত মানুষ বিপদ আসতে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাত 21 নম্বর পারা শুরুতে ওয়াইদা আনআমনা আলাল ইনসান আরদা ওয়া আবি জানিবে ওয়াইদা মাসাহু শাররু ফাযু দুআইন আলাইহি, যখন আমি মানুষের উপর অনুগ্রহ করি দয়া করি তখন সে মুখ ফিরিয়ে নেয় আর এক সাইড হয়ে যায়, দূরে সরে যায়। আস্তাগফিরুল্লাহ, আসলে তাই না? আল্লাহ নিয়ামত পেয়ে গেলে ভুলে যায়, আর যখন বিপদ আসে যখন বিপদ আসে অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা দোয়া করে। আমি আপনাদেরকে বলছি এরকম করলে কি আমরা সত্যিকারের শুকরগুজার বান্দা হলাম না? আমরা সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن الا وانتم مسلمون এই মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এরকম ভয় না যে সুযোগ বুঝে আল্লাহকে ভয় করলাম, না এটা তো ভয় করার মতো হলো না। যদি তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ বলেছেন আমার নিয়ামত আমি তোমাদের জন্য আরো বাড়িয়ে দেবো, আর যদি তোমরা আমার নাশুকরি করো তাহলে তোমাদেরকে জেনে রাখা উচিত আমার আজাব কঠোর। আমরা যেখানেই যাই, আপনি বাংলাদেশ যান, ছুটিতে যান, আবার কোথায় আসবেন আপনারা জানেন না, আবার যে যেখানে যাবেন আপনার কোম্পানি নিয়ে যাবে, সব জায়গায় যেখানে আপনি যাবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাকে আপনাদের সকলকে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাআল্লাহ। দিন কখনো ছাড়বেন না, মৃত্যু অবশ্যই আসবে। এবারে শুনুন হাদিস যেটি পাঠ করেছিলাম বুখারী এবং মুসলিমের হাদিস, মানুষ যখন মারা যায় তার তিনটি সাথী হয়, দুটি ফিরে আসে একটা তার সাথে যায়। তিনটি সাথী কি? একটা হলো তার সম্পদ, আরেকটা হলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আরেকটা হলো আমল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা ফিরে আসে, ও তার সাথে যায় না, ওরা তার সাথে যে জিনিস যায় ওটা হচ্ছে তার আমল। আফসোস করলে হবে না তখন, তাই যে জিনিস আমার সাথে যাবে ওই জিনিসের জন্য যেন আমি চেষ্টা করি, ওটার জন্য ভালো হয়। এ কারণে অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি শেষ পর্যন্ত বাদা মাউতিহি, মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার পর তার সাথে তার যেসব আমল আর নেকির সাথে থাকে ওইসব নেকি আর আমলের মধ্যে কয়েকটি উল্লেখ করেছেন এই হাদিসে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। কয়েকটি কি? ইলমান আল্লামাহু ওয়া নাশাব, ইলম অর্জন করলো আর ইলম শিখালো আর প্রচার করলো। ইয়াদ রাখবেন কয়েকটা, ইলম অর্জন করলো, শিখালো, প্রচার করলো। আপনারা হয়তো ইলমে সালি তেমন শিখেননি, কিন্তু ইলমে সালি সাথে তো আছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলমান বুঝে আপনাদের মধ্যে এই জ্ঞান নাই যে পাঁচ লোক সওয়াব করতে হবে, সবাই জানে না? আপনাদের মধ্যে এই জ্ঞান নাই যে হারাম খেলে কোনো ফায়দা নেই, ক্ষতি? আপনাদের মধ্যে এই জ্ঞান নেই জিনা বিবেচার হারাম? আপনার মধ্যের মধ্যে এই জ্ঞান নেই সুদ খাওয়া হারাম? আপনাদের মধ্যে এই জ্ঞান নেই যে ঘুষ খাওয়া হারাম? মেইন মেইন বিষয় জানেন? আবার আমাদের এখানে বিভিন্ন সময় আলোচনা সভা হয়েছে আপনাদের এই ভিলাতে, আলহামদুলিল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই আবার আমাদের সেন্টারে গেছেন, আলোচনা অনেক শুনেছেন, আল্লাহ কবুল করুন। অবশ্য অবশ্যই অনেকটাই অনেকই আপনারা শিখেছেন, আলহামদুলিল্লাহ কম না, কিন্তু আমরা যাই শিখি সবই কম, আমিও কম জানি, আপনিও কম জানেন। যে যে বিভাগে কাজ করেন না কেন, যে যে বিভাগে থাকুক, যতই আপনি কাজ করেন তবুও দেখবেন ত্রুটি রয়ে গেছে, থাকে না? দুনিয়ার লাইনে যদি ত্রুটি রাখে থাকে তাহলে আখিরাত লাইনে কি ত্রুটি থাকে না? আল্লাহ আকবার। ভাই আমার ইলম অর্জন করলে অর্থাৎ ইলমে শরী, দুনিয়ার ইলম না, ইলমে শরী, আর ইলমটা যদি শিখান আরেকজন আর প্রচার করেন, আপনারা যা শিখেছেন তা আরেকজনকে বলবেন, তাহলে এটা আপনার আপনি মারা যাওয়ার পর আপনার সাথে থাকবে বলেন ইনশাআল্লাহ। আর আরেকটা দুই নম্বর, ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান রেখে গেল এটা তার জন্য থাকবে, সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, কিন্তু বাচ্চাকে বস ডিগ্রি এ প্লাস করলো না কি প্লাস করলো, ওইটা নিয়ে চিন্তা, শুধু দুনিয়া নিয়ে চিন্তা, চিন্তা করলেন আমার বাচ্চাটা পরবর্তীতে আমি চলে গেলে আমার জন্য কাজে লাগবে কি, শুধু দুনিয়ার পথ দিয়ে দেখিয়ে দিলে এটি মানুষ মনে করে। খবরদার, আরেকজনের মাল আত্মসাত করে, আরেকজনের সম্পদ আত্মসাত করে, আপনি মনে করেন আপনার ভাইয়ের মাল আত্মসাত করে, আপনার হারাম মালের উত্তরাধিকারী আপনি আপনার ছেলেকে বানাবেন না, এরকম আছে কিনা বাংলাদেশ? আছে না? শুধু ইন্ডিয়ায়? একটা কথা বলো, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে। বাচ্চা থেকে নেক বানাবার চেষ্টা করেন, হারাম মাল আরেকজন থেকে আত্মসাত করবেন না, আর হারাম মালের উত্তরাধিকারী তাকে বানাবেন না। আপনি যদি এরকম করেন হারাম মাল, তাহলে তো আপনার গলত জারি আমল থেকে গেল, গুনাহের জারি আমল থাকলো, ঠিক না? দুনিয়ার জিন্দেগি কয় দিনে, যখন চোখ বন্ধ করবে আর ইসব থাকবে না, আপনার আমল এই আপনার সাথে থাকবে। সন্তানকে নিয়ে গড়াবার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনি পড়ান স্কুল কলেজ ভার্সিটি কেউ মানা করছে? কিন্তু অবশ্যই তাকে দিনে পথ দেখাতে হবে, বিভিন্ন গলত পথ সে ডিঙ্গিয়ে অগ্রসর হবে, কিন্তু আপনাকে পিছন থেকে তার দেখাশোনা করতে হবে। বাচ্চাটা কোন পথে যাচ্ছে, কোন পথে না, আমার বাচ্চা আমার সন্তান কার সাথে চলাফেরা করে, সঙ্গভঙ্গ অনেক সময় বলেন মানুষ, সঙ্গগুণে ডোয়া জলে বাসে, খেলা খাতুর কারণে কমান আমার ভাইরা। শুধু আপনি এখানে বসবেন, আপনার ভাই বলবেন হ্যাঁ খুব বয়স, কিন্তু ভাইটা তার সঙ্গ কার সাথে, আপনি দেখলেন না আপনার ছেলে কার সাথে চলে, দেখলেন না আপনার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে করে যাচ্ছে, একটা কথাও না দেখলেন না, কোন জায়গায় কোন জায়গায় কি করছে না করছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের সকলকে নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আপনি যদি ইলম অর্জন করেন ইলমে শরঈ আর আরেকজনকে শিখান, এরশাদ ভাই ইলমে শরঈ মাশাআল্লাহ ওই তো স্কুলে পড়া, ঠিক না? আপনারা জানেন আবার সাথে সাথে সেন্টারে মজুদ আমাদের সেন্টারের ছাত্র মাশাআল্লাহ পড়ানো শিখেছেন, আবার দিন আপনারা শুনলেন আলোচনা সবসময় মাশাআল্লাহ অগ্রসর আল্লাহর পথে আলহামদুলিল্লাহ, কি না? আল্লাহ শুকুর, বাচ্চাদেরকে নিয়ে কোরআনের তালিম দেন, দিনও শিখান। আমি তো আমার মানে মন ভরে যায় এসব কথা শুনে, আলহামদুলিল্লাহ আমি বড় খুশি। এগুলো থাকবে, আপনি আরেকজনকে শিখালেন ওইটা থাকবে, খারাপ যদি শেখাতে হলে ওইটাও থাকবে না, কিন্তু এটা তো গলত, গুনাহের পথ আপনি জারি করে রাখলেন। তাই খবরদার, আমরা যেন গুনাহের পথ জারি করি না, নেকির পথ জারি করার চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। তো বাচ্চাকে নেক বানাই, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ যা দেন তার উপর সন্তুষ্ট থাকবেন, বলবেন আল্লাহ মুশকিল নেই, প্রথমে মেয়েটা হয়ে গেছে, বাবা সব শেষ, এরকম আছে নাকি মানুষ? না, মেয়ে হলে আরো খুশি হওয়া দরকার, ছেলে হয়ে যাবে খুশি, মেয়ে হলে আরো খুশি হওয়ার চেষ্টা করো। যদি তোমার মেয়ে ভালো হয়, তোমার মেয়ে দিনদার হয়তো এই মেয়ের পেট থেকে এমন মুহাদ্দিস বের হতে পারে, দ্বীনের মুজাহিদ বের হতে পারে, হাফিজুল কোরআন বের হতে পারে, কোরআনের খাদিম বের হতে পারে, দ্বীনের দায়ী বের হতে পারে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বে তার দ্বীনের ঝান্ডা বুলন্দ করতে পারে। তুমি কি জানো শুধু বলা কি না, আমাদের দেশে সাধারণত একটা কথা আছে, প্রথমে ভাগন্তি বলে আলহামদুলিল্লাহ, এটা মুসলমান থাকার কারণে, এটা নাই বর্তমান জমানায় অনেক মুশরিকদেরকে মুশরিকদেরকে যখন সুসংবাদ দেওয়া হয়, সংবাদ দেওয়া হলো তোমার মেয়ে হয়েছে, আর বর্তমান যুগের আপনারা তো জানেন আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আগেই জানলো আলট্রাসাউন্ডের মাধ্যমে মেয়ে হবে অনেক আছে এমোশন করিবে, এমোশন করে কিনা অনেক গর্ভপাত ঘটিয়ে দেয়, কিন্তু এটা কি মুসলমানের কাজ না কাফিরের কাজ? এটা তো কাফির, সাধারণ কাফির কাজ না, এটা বত্তরীর সৃষ্টির কাজ। আস্তাগফিরুল্লাহ, শুধু মেয়ে হবে? আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। যাই হোক ভাই, কথা না বলে এগিয়ে আসেন, অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? আও ওয়ালাদান সালিহান তারাকাহু, নেক সন্তান রেখে গেল। অন্য রিওয়ায়েতে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন থালাস, মানুষ যখন মারা যায় তখন তার আমল আমল কেটে যায়, আমলের পথ কেটে যায়, তবে তিনটি আমল বাকি থাকে, সাদাকাহ জারিয়া, সাদাকাহ জারিয়া, আর ইলম ইনতাফাউ বি, ইলম অর্জন করলো, ইলম শিখালো, দ্বীনের পথ দেখালো যার মাধ্যমে লোকজন উপকৃত হয়, এটা জারি। আর আরেকটা কি, ওয়ালাদ সালেহ ইয়াদউলা, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিসে কয়টা কথা? তিনটা, সাদাকায়ে জারিয়া, আরেকটা উপকারী ইলম, আর আরেকটা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে তো মনে হয় বেশিরভাগই বিবাহিত, ঠিক কি না? হয়তো দুই দুই চারটা ছেলে থাকতে পারে কম বয়স, এখন বিয়ে করেনি, আমরা অনেক বিয়ে বিবাহিত আলহামদুলিল্লাহ। চেষ্টা করো নিজেও সৎ হয়ে চলো, নিজের স্ত্রীকে সৎ হিসেবে রাখো, সৎ রাখো, শুধু পয়সা পয়সা করো না, বাংলাদেশ এখান থেকে যোগাযোগ রাখবেন, হক পথ দেখাবেন, সৎ পথ দেখাবেন, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তার লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। অবশ্য অবশ্যই তার ব্যাপারে যদি সে যদি কোনো গলত কাজে লিপ্ত হয়, আপনি যদি খেয়াল না করেন, বুঝছেন, দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে আদায় না করেন, তাহলে কে আমাদের যে আপনাকে জবাবদিহি করতে হবে, বুঝছেন ভাইরা? ভয় করুন, শুধু এখানে থাকলে হবে না, আল্লাহকে ভয় করবেন। গেলেন বাংলাদেশ, দেখলেন অন্যরকম ঘটনা ঘটেছে, কারণ এরকম আমাকে অনেকেই প্রশ্ন করে, শুধু আপনাদের থেকে বলে তো না, অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে, আমায় সরাসরি প্রশ্ন করে, আরো কত কিছু। আস্তাগফিরুল্লাহ, কি বলবো, যেটা মানে পূর্বে আমরা এটা কল্পনাই করতাম না, এরকম অনেক কিছু আমি শুনতে পাই। ফেসবুক ছাড়েন, ফেসবুক লাগে না, আমাকে কত মানুষ এ যাবৎ আল্লাহ জানে কতজন যে প্রশ্ন করেছে, যেটা আমি কল্পনাই করতে পারি না। মানুষ মারা গেলে এই হাদিসে সহিহ মুসলিমের হাদিস, সব আমল কেটে যায়, তিনটে বাকি থাকে, উপকারী ইলম, আর আরেকটা কি, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তো সন্তানের জন্য সবচেয়ে বেশি উপকারী, তার মা বাবার জন্য সবচেয়ে বেশি উপকারী সন্তানের যে আমল, সন্তানের যে আমল, তা কি হলো? তাদের জন্য দোয়া করা। আর রব্বুল আলামিন তো আমাদের জন্য, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, মা বাবার জন্য কি দোয়া করবেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্ব বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ما شاء الله ايه تكن تو بنغلاديش بشير بك مرمز جاني ما وار دوارتا تكينا ما شاء الله الله بلين وقضى ربك ألا تعبدوا إلا إياه تمادر رب نرتس ديتشن যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা-বাবার প্রতি সদ ব্যবহার করবে, মা-বাবাদের সাথে সৎ আচরণ করবে। পরে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে, মা-বাবাদের মধ্য থেকে যদি তারা কেউ, তাদের কেউ বার্ধক্যে উপনীত হন কিংবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাহলে তুমি লা তাকুল্লাহুমা উফ, তাদের জন্য তুমি উফ শব্দ বলবে না। উফ মানে কি? এমন শব্দ বলবে না যে শব্দের কারণে তাদের মনে আঘাত লাগে। সুবহানাল্লাহ, আমাদের দিকে ভুল ত্রুটি হয় কিনা? আমরা সবাই গুনাহগার, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আমিন। আমাদের প্রতি কত ওষুধ ব্যবহার করেছি, সবাই গুমেশ করেছে অবশ্যই, ছোটবেলা থেকে শুরু করে এখন দেখো বড় হওয়ার পর, যাতে আমার বাবা আছেন নিয়ামত মনে করা উচিত। কিন্তু কোন কোন মা বাবা আছে আবার সন্তানের উপর জুলুম করে, বর্তমান জমানে আগে এরকম শুনতাম না, কিন্তু ইদানিং কিরকম জুলুম জানেন, এক সন্তানকে হক না দিয়ে অন্য সন্তানকে দিয়ে যায়। অতএব হে মা বাপ, আপনারাও ভয় করুন আল্লাহকে, আপনাদের হক রয়েছে কিন্তু আপনাদের উপরও ফরজ, আপনারা সন্তানদের হক নিয়মতান্ত্রিক আদায় করবেন। একজনকে বেশি দিলেন, একজনকে ঠকিয়ে দিলেন, কেয়ামতের দিন আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। ছেলে হয়তো আপনাকে সরাসরি কিছু বললো না মা, ছেলে হয়তো আপনাকে সরাসরি কিছু বললো না আব্বু, কিন্তু তুমি ভয় করো আল্লাহকে, খবরদার হেরফের করো না, জুলুম করো না সন্তানের প্রতি। আল্লাহ যেভাবে সন্তানের হক দিয়েছেন সেভাবেই আপনাকে সন্তানের হক আপনাকে আদায় করতে হবে। একটার সাথে আপনার মন বেশি, পরে আরেকটাকে রেখে দিয়ে ওকে সব দিয়ে গেলেন, খবরদার এরকম করবেন না আম্মু আব্বু, এরকম করবেন না, আমরা চাই না আপনি আম্মু আর আব্বু হয়ে আপনি গলত পথে যান, ঠিক না ভাই? আম্মু তুমি আম্মু হও, আব্বু তুমি আব্বু হও, সত্যিকারের আব্বু হও। আমার সামনে যারা আছেন, আমার শ্রোতা, আমি সহ আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেকেই যারা বিয়ে করেছেন আম্মু আব্বু হয়েছেন কিনা, অনেকেই হয়েছেন, আরো পরবর্তীতে আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিক প্রত্যেকই সন্তান এরকম করে ছেড়ে দিও না, প্রথমে অনেকে আছে সন্তান নেয় না, প্রথমেই বন্ধ, বুঝতে পেরেছেন? একদম লাস্টেই সন্তান নেয় না, বলে কি ডিলে দি ফার্স্ট স্পেস দি সেকেন্ড স্টপ দি থার্ড, একদম ছোটবেলা শিখেছে আমি, জন্য এখন মুভি দিতে ওইটাই ইংলিশ জানিয়ে না জানি, ওইটা একদম কি বড় বড় সাইনবোর্ড থাকতো না, বলে ডিলে দ্য ফার্স্ট, অনেক বুঝতে প্রথম নম্বরই ডিলে দ্য ফার্স্ট, প্রথম থেকে একটু বিলম্বে, বলে কি আপনার বিলম্বে প্রথম, স্পেস দ্য সেকেন্ড মানে ব্যবধানে দ্বিতীয়, আর তৃতীয় শব্দ থার্ড, এটা তো বুঝি, কিন্তু এই শব্দ দ্বারা আমি কিরকম দ্বারা তর্জমা করেছিল এটা আমার ইয়াদ আছে, এরকম তর্জমা ঠিক আছে কিন্তু দেখুন তো হয়, কিন্তু কি দেখা যায় ডিলে দা ফার্স্ট, একদম প্রথম বিলম্বে প্রথম মুশকিল করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আলামিন, মানে সে কি বুঝাচ্ছে, রিজেকের মালিক সে, আমরা বলি আমাদের রিজেকের মালিক আল্লাহ। পৃথিবীতে কত কোটি কোটি মানুষ জন্মাচ্ছে আর হচ্ছে আর হবে, সবার রিজেক কে দিচ্ছে আল্লাহ? সৌদির পথ বন্ধ হয়ে গেলে আল্লাহ কি আমাদেরকে রিজেক দিবে না? ইনশাআল্লাহ, যার রিজেক যতটুকু আছে ততটুকুই পাবে, হয়তো রব্বুল আলামিন লিখেছেন বর্তমানে তোমরা ভালো অবস্থায় থাকো, কিছুদিন পর আরো একটু একটু নমনীয়, একটা কথা বল না, যদি রব লিখেন তাহলে এটা হবেই, কথা বুঝলেন? কারণ এটা তকদীর, আমাদের সকলকে তকদিরের উপর বিশ্বাস করতে হবে, যে যার বিশ্বাস নাই তকদিরের উপর সে মুসলমান না, এটা আপনাদের আকীদা না আলাদা, প্রত্যেক মুসলমানের আকীদা তকদির। শুনেন, রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের সকলের তকদির লিখে রেখেছেন, এক বছর দুই বছর নাকি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50,000 সনা। আপনি দেখেন অনেকটা আছে কল্পনাই করতে পারেন না, হয়ে যায়, আমি আজ এতদিন যে ওষুধ দিয়েছি আমি কল্পনা করছি এতদিন থাকবো, আমি আমারটাই বলি, আমি তো অনেকটা কল্পনা করিনি, মনে হয় আমার সাথে কত লোক এত আর হজ করবো, সুবহানাল্লাহ, কল্পনাই করিনি, আমি ভাবছি কোন কোন লেকটা ভাব যদি হজ করেন তো আল্লাহ মালিক আলহাম, কে এটা কে রেখেছে, আমি মনে করিনি, আমি মনে হয় এইরকম সেন্টারে দশ দিব আর আমার মতো কত লোক এমনি ঘুরছে ঘুরছে না, আল্লাহ আমাকে কাজে লাগিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। আচ্ছা আমি আবার কথা বলবো, আপনি আপনার কথা খেয়াল করেন, আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো আসলে তার মানে কল্পনাই ছিল না, আছে কিনা, আবার এখানে আসবে উনি আসবে কোথায় আসবে, মনে করলো ভাবলো উনি এজায় গেলে মনে হয় রুচি হবে না, উনি এজায় আসার পরে তো ভালো হয়েছে, মাশাআল্লাহ অনেক কামাই করেছে, আসলাম কেন ওখানে থাকলেই ভালো হতো, জিজ্ঞেস করেন আমার ওখানে শান্তি নাই, আমাদের এখানে শান্তি সব লিখে লেখা আছে, লিখা আছে, আপনি তকদীরের বাইরে যেতে পারবেন না, কিন্তু আমাদের জন্য কাজ করা উচিত, রবের কাছে বলা উচিত, ঠিক কিনা? আমাদের কাজ আমরা চেষ্টা করব, আমরা দোয়া করব, আমরা দেখছি পথ যেমন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে লা ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, বলো সুবহানাল্লাহ, আল্লাহ বেশি বেশি রিজিক দাতা, আল্লাহ কি বলেছে আমি রিজিক দেবো না, না, সৌদির পথ বন্ধ হয়ে গেলে শেষ, আল্লাহ আমাদের রাজিক মৌজুদ, সৌদির পথ বন্ধ আল্লাহ অন্য পথ খুলে দেবে, বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক বরকত দান করবে, পরবর্তীতে এরকম হয়ে আর বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, আমরা যদি আমরা হই তাহলে আল্লাহ দিবে না, আমরা আমরা হয়ে যেতে পারলে আল্লাহ আর অনুগত হয়ে যেতে পারলে সমস্ত সৃষ্টি আমাদের অনুগত হয়ে যাবে, ভাইরা আমার আল্লাহ আমরা শুকরিয়া দেবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। কথা বলছিলাম কি হাদিসটি, হাদিস তারপরে মাওয়ার কথা, সব মা বাপ যদি বার্ধক্য উপনীত হন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলো না, মানে এমন কথা বলবে না যা যে কথার বদলে মা বাপ মনে আঘাত লাগে, কিন্তু আমরা অনেক ভুল ত্রুটি করেছি, তাই মা বাপ যদি জিন্দা আল্লাহ তো বলেনি আপনার তোমার মাল যদি ধ্বংস করে দেবেন, এরকম অনেক বাবা এরকম করে আমাকে প্রশ্ন করা হয়েছে, বুধবার আপনাদের এই বিরাজ রুত আমাকে বলা হয়েছে, প্রশ্ন করেছে একজন দুইজন না অনেক আছে, অনেক মা বাপ বুঝে না, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আর তুমি সন্তান, তুমি মা বাবার হক বুঝো, আসে এবারে যতই মা বাপ তোমার উপর জুলুম করুক কিন্তু তাদেরকে তুমি ধমক দিবে না, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে এমন শব্দ বলবে না যার কারণে তারা ব্যথা পায়, তাদের মনে আঘাত লাগে, তাদেরকে তুমি ধমক দিবে না, বরং তাদের সাথে নরম ভাষায় নম্র ভাষায় কথা বলবে, সুবহানাল্লাহ, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা দয়ার ডানা তুমি তোমার আম্মু আব্বুর সামনে বিছিয়ে দিবে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, জানা বুঝেন তো, অনেকে হয়তো বুঝতে পারে জানা বুঝে, জানা মানে জানা, দুল মানে নম্রতা, রহমত দয়া সব সমানই, নম্রতার ডানা বিনয় নম্রতার ডানা দয়ার ডানা তুমি তোমার আম্মু আব্বুর সামনে বিছিয়ে দিবে, আল্লাহু আকবার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আর কি বলবে রবের কাছে তুমি তোমার আম্মু আব্বুর জন্য দোয়া করবে, বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব আমার আম্মু আমার আব্বু আমার আমার উপরে সেই সবকালে যেরকম রহম করেছি, এত কষ্ট করেছেন আম্মা আব্বা, ঠিক কিনা? এখন তোমার সন্তান হয় তখন তুমি বুঝো, সন্তান হওয়ার পর বুঝে যদি মানুষ মানুষ হয়, কিন্তু যারা অমানুষ আস্তাগফিরুল্লাহ সন্তান জন্ম দিয়েছে পরে এমনি নদীতে ফেলে দেয়, তারা কুকাজ করে আর কি, গলত কাজ করে, আপনারা দেখেন না জিন্দা বাচ্চা পাওয়া যায়, ছোটা মুসলিম বাচ্চা মুসলিম ভাড়া, ভয় করো আল্লাহকে, ফসলের কাজ করো না, আর এইটা কিরকম বেশানারি জন্ম দিয়েছে বাচ্চা গলত পদ্ধতিতে, তারপরে কি করে নদীতে ফেলে দেয়, গড়তে ফেলে দেয়, কিরকম হয়, তাই ভয় করতে হবে আমাদের সকলকে, প্রত্যেক মুসলমানকে, আপনারা জানাবেন খবরটা, ভয় করো আল্লাহ, আচ্ছা দোয়া করবেন রব্বি রহমহুমা كما ربياني صغيرا হে রব তুমি আমার আম্মু আব্বুর উপর এরকম রহম করো যেভাবে তারা আমার উপর শৈশবকালে রহম করেছিল, আমাকে এত কষ্ট করে তারা আমাকে আমার লালন পালন করেছে, আব্বু কষ্ট করেছে, আম্মু কষ্ট করেছে, 9 মাস এর উপর আমার আম্মু তার পেটে আমাকে ধারণ করেছিল, কত কষ্ট হয়েছে। আপনারা যখন স্ত্রী আপনি তার সাথে যদি থাকেন গর্ভবতী অবস্থায় তখন বুঝবেন তার কত কষ্ট হয়। আমরা তো অনেকে বিশেষ করে কিছু বুঝি না, সত্য না মিথ্যা, স্ত্রী ওখানে বুঝে না তো তার যে কতটুকু কষ্ট হয়। আমি শুধু হাদিসটা বলবো, সামনে আরো কিছু রয়ে গেছে, তাই আমরা সবাই চেষ্টা করবো আমরা যেন আম্মা আব্বার নেক সন্তান হই, আর আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে যেন নেক বানাই, তারাও যেন নেক হয়। আমি চলে গেলে যো আমার বাচ্চাটা নেক পথে থাকে আর আমার জন্য দোয়া করে। তো দুইটা হাদিস পেশ করেছি, একটা 3-এর কথা আর পরবর্তীতে 7টি কথা আপনারা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার যেসব আমল আর নেকি বাকি থাকবে এদের থেকে একটি হলো যে সে ইলিম অর্জন করবে আর অন্যকে ইলিম শিখাবে, ইলিম প্রচার করবে, আর আরেকটা হলো নেক সন্তান রেখে গেল, অনেক মসজিদ মাদ্রাসায় নাই। আচ্ছা, কোরআন পাঠের মধ্যে কোন ইখতিলাফ আছে নাকি? বেদাতি মাদ্রাসায় যদি কোরআনের কোন অসুবিধা আছে, সুন্নি মাদ্রাসায় বেদাতির কোন অসুবিধা নেই, মসজিদ মাদ্রাসা এমনকি স্কুল কলেজ ওই স্কুল কলেজ মসজিদ আছে না, ওগুলো তো দিবেন, এক একটা মসজিদে এক একটা কোরআন বা এক একটা স্কুলের পাঠাগার ইত্যাদি দেওয়ার চেষ্টা করুন, হাদিয়া কোরআন সরাসরি কোরআন দিলেন তর্জমা দিলেন, এটা হলো সৎকারে জারিয়া আও মিসহাফান সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অনেক ছেলে আছে সুবহানাল্লাহ হাফিজুল কোরআন, তাহফিজুল কোরআনের মধ্যে সাগে দেখতাম, এগুলো হয়তো আছে গরিব মাদ্রাসা, কোরআন পায় না বাচ্চারা, কোরআন পড়বে সুন্দর কোরআন, আবার বাচ্চা তো বুঝেন বাচ্চারা আছে না 7 বছর 8 বছরের বাচ্চা কোরআন পড়ে, কিছুদিন পর পর হয়তো এরকম মেলা হয়ে যায়, দেখতে খারাপ লাগে আছে না, অসুবিধা নেই, দিবেন সুন্দর কোরআন, বাচ্চাকে উৎসাহ দিবেন। এই বাচ্চা এমন বাচ্চা যার বুকে যার সিনায় আল্লাহর কালাম সে ধারণ করে রাখবে, তার ইজ্জত কতটুকু, তোমার অসুবিধা নেই, তোমার ডক্টর ওইদিকে, আর হাফিজুল কোরআন কত বড় লক্ষ্য, সত্য বলা না মিথ্যা, এগুলো একদম সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সারা কোরআন সে মুখস্থ করে পড়তে পারছে, এটা কত বড় লক্ষ্য। এই জন্য কোন কোন রাষ্ট্রে আছে যারা হাফিজুল কোরআন ওদেরকে ডক্টরেট ডিগ্রি দেয়, হাফিজুল কোরআন ডক্টর, আর ওই ডক্টরেট ডিগ্রি দিয়ে কি করতে করবে, এটা কি প্রয়োজন, يقال لصاحب القران اقرا وارتقيك ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك عند اخر ايه تقراها امر النبي صلى الله عليه وسلم قران الشاتيك صاحب القران কে حافظ القران কে قیامتের দিন বলা হবে তুমি কোরআন পড়তে থাকো আর উপরে চড়তে থাকো, তোমার কোরআন পাঠ করা যেখানে শেষ হবে ওখানে হবে তোমার স্থান, সুবহানাল্লাহ। আরে হাফিজুল কোরআন বড় দরকার কি না, ইঞ্জিনিয়ার ও বানান, ডক্টর ও বানান, আরো যা কিছু আছে বড় কমার্শিয়াল বানানো অসুবিধা নাই, ঠিক না, কিন্তু সাথে সাথে বাচ্চাকে কোরআন হাফিজ বানানোর চেষ্টা করেন, হয়তো ইঞ্জিনিয়ার 10 পারা হাফিজ হোক, ইঞ্জিনিয়ার 5 পারা হাফিজ, ঠিক না, চেষ্টা করলে ইনশাআল্লাহ হবে, নেক পথে রাখার চেষ্টা করুন। কোরআন দিলেন এটা জানি, আরেকটা শুনে আও মসজিদান বানাও, কিংবা আল্লাহর উদ্দেশ্যে মসজিদ তৈরি করে দিল, এটাও সদকায়ে দাঁড়িয়ে। এটা তো আমরা বুঝি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। এটা কোনো সত্য না যে বড় মসজিদ। অবস্থার পরিপ্রেক্ষিতে তৌফিক অনুযায়ী সম্মানের ঘর আছে না বাংলাদেশে, ওই রকমই যদি করে অসুবিধা কি? বড় তৌফিক বড়, কিন্তু বর্তমান যে সিস্টেমে বড় বড় খুব সুন্দর সুসজ্জিত করা হয় মসজিদ, এগুলো কিন্তু নবীর আদর্শ না। আমি যদি বলি তাহলে হাদিস বলি তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে, কিন্তু এত সময় নাই। মসজিদ বানাও, তৌফিক আছে মসজিদ নির্মাণ করে দিন, আলহামদুলিল্লাহ। আর আরেকটা আয়ু বাইতান লিসসাবিলি লিবনিসসাবিলি বানাহু, কিংবা মুসাফিরখানা তৈরি করে দিল মুসাফিরদের জন্য, মুসাফিরখানা তৈরি করে দিল কার জন্য? মুসাফিরদের জন্য। আগে পূর্বেকার যুগে এরকম মুসাফিরখানা ছিল, এখন আমার মুসাফিরখানা নাই, না আছে? আছে আলহামদুলিল্লাহ, কিন্তু খুব কম। পূর্বে এরকম ভাই আলাদা আলাদা করে ছিল, আর এখন তো সবাই মোটামুটি ভালো হয়ে গেছে, খুব কম পাওয়া যায় এরকম মুসাফির। আগে আমরা দেখতাম বাড়িতে বসে আছি, মুসাফির ভাই একজন মুসাফির এসেছিলাম, এরকম বলতো না, এরকম শোনো নাই, কিন্তু এরকম বলতো না, তো বলে হ্যাঁ একজন বেরিয়ে আসলো, কি ভাই কোথা থেকে এসেছেন কি? আচ্ছা বসেন, খাবার টাবার খাইয়ে বলতো মসজিদে গিয়ে শুয়ে পড়েন। আমাদের মসজিদ আমার মসজিদ, কারণ এর পূর্বে তো এরকম ছিল না, এর পূর্বে ছিল ওই নিজের ঘরের এক সাইডে কিন্তু খালি মসজিদ। পরবর্তীতে যখন অসুবিধা যে আসে মুজাবির কিন্তু এসে সন্ত্রাসী ডাকাত, তো মানুষ এখন কি করে খাবার টাবার খাইয়ে বলে ওখানে মসজিদে গিয়ে শুয়ে পড়ে। আল্লাহ ইবাদত করুন। তো যাই হোক, আও বাইতান লিসসাবিলি বানাহু আও নাহরান আজরাহু, আপনি মারা যাওয়ার পরে আমল থাকবে, একটা খাল খনন করে দিল, নদী খনন করে দিল, টিউবওয়েল খনন করে দিল, শুনতে পেয়েছি আর বাস্তবে খাবারের পানি পাওয়া যায় না, আছে কিনা ভাই? তো আপনি ওখানে কি করেন? টিউবওয়েল খনন করে দিন, আল্লাহ তৌফিক দিয়েছে, সব জায়গা সমান না, কোন কোন জায়গায় একদম অল্প পয়সা লাগে, দুইটা নল তিনটা নল মানে 20-25 ফুট পরেই পানি পাওয়া এরকম আছে, আর কোন কোন জায়গায় অনেক। অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি সদকা করার চেষ্টা করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নলকূপ অথবা নহর অথবা কূপ এইসব খনন করে দিলেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এগারোটা হলো বলতে পারেন, ছয়টা হয়ে গেছে, আর আরেকটা হলো সদাকাতান, সুবহানাল্লাহ, এটা আম এই হাদিসে, আও সদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, কিংবা সদাকা সে তার নিজ জীবিত থাকাকালে সুস্থ অবস্থায় তার নিজ মাল থেকে নিজ কামাই থেকে আল্লাহর পথে সদাকা দিল, যদি বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি খেজুর খেজুর আল্লাহর পথে সদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরটি তার ডান হাতে নিয়ে এটাকে পাতে থাকেন, তোমাদের একজন যেভাবে তার ঘোড়ার বাচ্চাকে পালে ওই রকম ওই একটা খেজুর আল্লাহ পাক পালেন তার ডান হাতে নিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ডান হাত তো আল্লাহর ডান হাত, আমরা তো বলতে পারি কত বড় আল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে কার তুলনা হয়? আল্লাহু আকবার, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টিকে পূজা আল্লাহর আরশ, বুঝতে পারছেন আল্লাহর আরশ কত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ, কুরসির তুলনা আপনার হাদিস শুনেন, এটা সাত একা সাত জমিন বিশাল মাঠে যদি আপনার একটা আংটি রাখেন তাহলে বিশাল মাঠের তুলনায় এই আংটি কত বড়? ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, একদম ছোট। ওই কুরসির সামনে সাথে কাজ সাতজনে আসেন, আল্লাহর আরশ কত বড় দেখেন, আল্লাহর আরশের তুলনায় কুরসি আগে যেভাবে বলেছেন ব্যাপারে, কিন্তু আল্লাহ যে কত বড় এর কোন তুলনাই নাই। তাই আল্লাহু আকবার, নামাজ হবে নাকি যদি আল্লাহ আকবর না বলেন? আযান হবে নাকি যদি আল্লাহ আকবর না বলেন? আপনি শুরুতেই বলতে হবে আল্লাহু আকবর, সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত, একদম শুরুতেই বলে আল্লাহু আকবর। আল্লাহ কত বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন আমরা বলি বুঝি শুনে বলতে হবে, তো যদি বুঝি না তাহলে আল্লাহু আকবর সালাত, কিন্তু একটু খেয়াল করে বলতে হবে আল্লাহু আকবর, আল্লাহ কত বড়। দেখ আমার ভাইরা, আমরা গরিবদের জন্য তার জন্য জারি থাকে। আচ্ছা, ওই হাদিসটি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে কোনো একটা খেজুরি যদি সদকা করেন আল্লাহর উদ্দেশ্যে, ওইটা তার ডান হাতে নিয়ে পাল্টে থাকেন, এমনকি কিয়ামতের দিন যখন আপনি উঠবেন ওই সময় দেখবেন এটা খেজুর খেজুর না, বরং পাহাড় সময় সমপরিমাণ নেকি হয়ে আপনার সামনে আসছে। মাশাআল্লাহ। তো এই তো একটি হাদিস পেশ করলাম এই দর্শে, আজকে আপনারা এগুলি সাথে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন, আর বিশেষ করে আমার ভাইদেরকে আমি উপদেশ দিচ্ছি, সালাত আপনারা কখনো ছাড়বেন না ভাইরা। আপনার যদি কোনো মৃত্যু এই জন্য আমাদের সকলকে, তুমি জোয়ান বুড়ো সগীর কবির উচ্চ অথবা মিডিয়াম মধ্যম মধ্যম বয়স এরকম মনে হয় কম বয়স, হাজা মধ্যম বয়স, হাজা যে অবস্থায় আছো তুমি জানো না কোন সময় তোমার মত আসবে। তাই এমন কোন দিন যেন না যায়, ফজর মিস হয় এরকম যেন না হয়, চেষ্টা করবেন, শুধু চেষ্টা করবেন। বাস্তব দেখেন, খেয়াল করো, আমার কিছু ছাত্র আছে আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ কত হুজুর আর কত বড় মেয়ে আছে নামাজে ত্রুটি আছে, আছে কিনা আপনি চেষ্টা করেন। আপনি বলবেন না অমুক হুজুর হুজুর মানে মুশকিল, হুজুর মানে মুশকিল, তুমি জানো না হুজুর কি, কত হুজুর কিয়ামতের দিন কি হবে আমরা জানি না। তুমি তোমাকে দেখছো শুধু এত হুজুর না, তোমার নিয়ে খালিস নামাজ পড়ছো, আল্লাহর বিধি বিধান সুন্দর করে পালন করছো, হয়তো কিয়ামতের দিন কত হুজুর তোমার পিছনে থাকবো বল, থাকবে কারণ তোমার আমল ঠিক। আর যে হুজুর তার আমল ঠিক, এখলাস নিয়ত ঠিক, তাও তো মাশাআল্লাহ ও আগে যাবে। আমি সব হুজুরদের ব্যাপারে বলছি না, আমি বিশেষ করে আপনারা আমার ভাই এতদিন আপনাদের সাথে ছিলাম, আপনারা আছেন হয়তো আর দেখা হবে জানেন, হয়তো কেউ মাঝে মধ্যে বলবে একটু ফোনে আলাপ করে নেই, বাংলাদেশ যান অথবা মক্কায় যান মদিনায় যায় অথবা কোন কোন জায়গায় গেলেন, আপনি যেখানেই যাবেন হয়তো মাঝে মধ্যে হাউ আর ইউ সা উস্তাদ একটা কথা মনে হয় কি হয়তো মাঝে মধ্যে বলে দিলেন, কিন্তু এটা হতে পারে কিন্তু তার দেখা হবে কি আল্লাহ আমি জানি না, ঠিক না ভাই? অনেক সাথে আমার ওই এক ভাই আগে প্রশ্ন আমাকে মনে করো 25 বছর আগে, 26 বছর আগে এই অনেক জায়গায় ছিল। দাম্মাম কিছুদিন পূর্বে ও দাম্মাম থেকে আমি অমুক আমি ভুলে গেছি, কিন্তু সে ভুলেনি। স্মরণ করে স্মরণ হচ্ছে, নম্বর আর কার কাছ থেকে নিয়েছে বুঝছে, কল আমি বললাম আল্লাহুম্মা লাকাল হামদ। দিনই মহব্বত, দিনই সম্পর্ক। তো যে যে যেখানে যাবেন আমরা একজন আরেকজনকে না ভুলি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আর দোয়া করবেন প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখে, আর সবাইকে যেন যতদিন জিন্দারকে আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন সচ্ছল রাখেন, আর কি সচল রাখেন, সচ্ছলতার দরকার কি না, সবই দুনিয়া আখেরাতের কল্যাণ চেয়ে ওদের কাছে সবসময় দোয়া করবেন। কিন্তু এরকম করবেন না ফাঁকে ফাঁকে, না কিছু লোকের সাথে ফাঁকে ফাঁকে বল মুসলমান ওয়াবুদু রাব্বাকা কখনো ছাড়তে নাই, সুন্নত নফল ঠিক না সুযোগ পান না, কিন্তু ফরজ ছাড়তে নাই, হারাম হালাল বুঝে চলবেন, আল্লাহকে ভয় রেখে সবসময় চলবেন। যেভাবে আগে বলেছি আমাদের পথ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ আমাদের সামনে যে ভয় ভীতি আছে এই সব ভয় ভীতি তুমি দূর করে দাও। আমার কিছু সংখ্যক নতুন ভাই এই বেলা আছে নতুন করে বাংলাদেশ থেকে এসছে, আমাদের প্রতি গরিবদের প্রতি উদার হওয়ার তৌফিক দান করো, আরো দয়াশীল হওয়ার তৌফিক দান করো, এদের মনে তোমার ভয় আর খোফ সৃষ্টি করে দাও, আর এই সৌদি আরবকে তুমি দিন দিন দিনই লাইনে দুনিয়া লাইনে আরো উন্নত করো আল্লাহ, এই রাষ্ট্রে তুমি হেফাজত করো আল্লাহ, গালিমদের 1900 থেকে আল্লাহ হারামাইন শরীফে হেফাজত করো, বেদাতিদের 1900 থেকে আল্লাহ তুমি হারামাইন শরীফে হেফাজত করো, মক্কা মদিনার হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো, করোনার মুসলমানদের উপর তুমি রহম করো আল্লাহ, এদের আর কেউ চাহাই নেই তুমি ছাড়া, তুমি আমাদের থেকে আরো বেশি জানো আল্লাহ, এই জালিমকে তুমি পাকড়াও করো, আর মজলুমদেরকে তুমি উদ্ধার করো, মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের হেফাজত করো আল্লাহ, আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আমাদের মা বাপকে নেক বানাও আল্লাহ, যাদের মা বাবা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, যারা জিন্দা আছেন তাদেরকে হায়াত তৈবা দান করো, ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين، وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه.